পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বাদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাআতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল ক্বাওয়াইদ ফাখারা আলাইহিমুস সাক্ফু মিন ফাওকিহিম ওয়া আতাহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি। আজকে তাফসীর করব সূরা নাহল আয়াত নম্বর 26 থেকে। মহান আল্লাহ ইরশাদ করছেন, কাদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যারা এসব লোকদের পূর্বে ছিল তারাও চক্রান্ত করেছিল। অর্থাৎ এই আরব মুশরিকদের পূর্বে যেই জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দাওয়াতের জন্য, তাদেরকে সত্য পথ দেখানোর জন্য প্রেরিত হয়েছিলেন, এর পূর্বে যেসব জাতি চলে গেছে আর সেসব জাতিকে হিদায়তের জন্য আল্লাহ পাক নবী রাসূলগণকে প্রেরণ করেছিলেন, তারাও চক্রান্ত করেছিল। আল্লাহ পাক তখন তাদেরকে কিভাবে ধ্বংস করেছিলেন, আল্লাহ পাক বলছেন ফাআতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কাওয়াইদে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘরগুলিকে মূল থেকে উৎপাটিত করে দিয়েছিলেন, অর্থাৎ তাদের ঘরবাড়িকে ধ্বংস করে দিয়েছিলেন। ফাখাররা আলাইহিমুস সাক্ফু মিন ফাওকিহিম, সুতরাং তাদের ঘরের ছাদগুলি তাদের উপর ভেঙে পড়েছিল। ওয়াতাহুমুল আযাব মিন হাইসু লা ইয়াশউরুন, এবং তাদের উপর আযাব এমন ভাবে আপতিত হয়েছিল যে তারা টের পায়নি। এইভাবে আল্লাহ পাক বহু জাতিকে ধ্বংস করেছে, যেসব জাতি আল্লাহ পাকের অবাধ্য হয়েছে, রাসূলের অবাধ্য হয়েছে, আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, এই আযাব তাদের জন্য যথেষ্ট নয়, এটা হচ্ছে ইহকালের শাস্তি, পরকালের শাস্তি আরো কঠিন রয়েছে। সুম্মা ইয়াউমাল কিয়ামাতি ইউখযীহিম ওয়া ইয়াকুল আইনা শুরাকাইয়াল্লাযীনা কুনতুম তুশাকুনা ফীহিম আল আয়া। তারপরে কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত অপদস্ত করবেন। ওয়া ইয়াকুলু, এবং আল্লাহ পাক বলবেন তাদেরকে, জিজ্ঞাসা করে, আইনা শুরাকাই, আমার সেই শরীকগুলি অংশীগুলি কোথায়, আল্লাযীনা কুনতুম তুশাকুনা ফীহিম, যাদের সম্পর্কে তোমরা মতবিরোধ করছিলে, তোমরা ঝগড়া বিবাদে লিপ্ত ছিলে। আল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে সঠিক জ্ঞান দান করা হয়েছে তারা বলবে, অর্থাৎ যারা মুমিন ছিল, আল্লাহ পরকাল সম্পর্কে যাদের সঠিক জ্ঞান ছিল, তারা তখন কিয়ামতের দিনে বলবে, ইন্নাল খিজিয়াল ইয়াউমা ওয়াসু আলাল কাফিরিন, নিঃসন্দেহে অপমান আজকের দিনে, ওয়াসু এবং আযাব আল্লাহ পাকের অনিষ্ট আলাল কাফিরিন আজকে কাফেরদের জন্য রয়েছে। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম ফালকাউ সালাম মা কুন্না নাআমালু মিন সু বালা ইন্নাল্লাহ আলিম বিমা কুনতুম তাআমালুন। আল্লাহ পাক বলছেন যে অসৎ লোকেরা যখন মারা যায় তখন তারা সারেন্ডার করে, নতি স্বীকার করে আর বলে যে আমরা ভুল করিনি, এই ধরনের কথা বলে বাঁচার চেষ্টা করে। আল্লাহ পাক বলছেন যে এটা কোনো কাজে তাদের আসবে না। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম, যেসব লোকদের আত্মাগুলি গ্রহণ করে থাকেন ফেরেশতারা, আর ওইসব লোকেরা জালিমি আনফুসিহিম, নিজের উপরে জুলম অত্যাচার করে, পাপ করে মারা গেছে, কুফরি শিরক করে মারা গেছে। ফালকাউ সালাম, তারা তখন আত্মসমর্পণ করে থাকে, প্রকাশ করে যে আমরা নতি স্বীকার করেছি, মা কুন্না নাআমালু মিন সু, আর তারা বলে যে আমরা তো খারাপ কাজ করতাম না, ভালোই আমাদের উদ্দেশ্য ছিল, ভালো কাজ করতাম। আল্লাহ পাক বলছেন বালা, হ্যাঁ অবশ্যই তারা খারাপ কাজ করতো, মিথ্যা বলছে। ইন্নাল্লাহ আলিম মা কুনতুম তাআমালুন, তোমরা যা কিছুই কর্ম করতে পৃথিবীতে সে সম্পর্কে আল্লাহ পাক সম্যক জ্ঞানী। সুতরাং আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা, ফাদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, তোমরা জাহান্নামের দরজাগুলিতে প্রবেশ করো, সেখানে তোমরা চিরকাল থাকবে। ফালা বিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, যারা অহংকারী তাদের আবাসস্থল কতই না মন্দ হবে। ওয়া ক্বীলা লিল্লাযীনা ইত্তাকাউ মাযা আনযালা রাব্বুকুম ক্বালু খাইরা লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়ালা দারুল আখিরাতি খাইর ওয়ালা নিমা দারুল মুত্তাকিন, আল্লাহ বলছেন আর বলা হবে ওই সব লোকদেরকে যারা সংযত ছিল, যারা পাপ মুক্ত ছিল, যারা মুত্তাকি পরহেজগার ছিল, তাদেরকে বলা হবে আল্লাহ ভীরুদেরকে মাজা আনজালা রব্বকুম, তোমাদের প্রতিপালক কি নাজিল করেছেন, অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে কি বিধান নাজিল হয়েছে, ভালো না মন্দ নাজিল হয়েছে। কালু, তখন তারা বলবে খাইরান, খুব ভালো, খুব চমৎকার এবং খুব ভালো বিধান আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, যাতে রয়েছে সার্বিক কল্যাণ আমাদের। লিল্লাযীনা আহসানু ফী হাযিহি দুনিয়া হাসান, আল্লাহ পাক বলছেন ওই সব লোকেরা যারা এই পৃথিবীতে সৎ কর্মশীল ছিল তাদের জন্য হাসানা কল্যাণ রয়েছে। ওয়ালা দারুল আখিরাতে খাইর, এবং পরকালের যে তাদের ঘর রয়েছে তা অত্যন্ত উৎকৃষ্ট। ওয়ালা নিমা দারুল মুত্তাকিন, আর আল্লাহ ভীরু সংযতদের যে ঘর রয়েছে জান্নাতে সেটা কতই না উত্তম ঘর। জান্নাত ও আদন, সেটা হচ্ছে স্থায়ী জান্নাত, যেখানে চিরস্থায়ী তারা বসবাস করবে। ইয়াদখুলুনাহা, যেখানে তারা প্রবেশ করবে। তাজরি মিন তাহতিহাল আনহার, আর যার নিম্ন দেশে ঝর্ণাসমূহ প্রবাহিত হবে। লাহুম ফিহা মা ইয়াশাউন, সেখানে তাদেরকে তাই দেওয়া হবে যা তারা চাইবে। কাযালিকা ইয়াজজিল্লাহুল মুত্তাকিন, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ভীরুদেরকে যারা সংযত তাদেরকে পুরস্কৃত করে থাকেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন তারপরে সৎ লোকদের কথা, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন, পক্ষান্তরে ওই সব লোকেরা যাদের আত্মাগুলি গ্রহণ করে থাকে ফেরেশতারা, তাইয়্যিবিন পবিত্র অবস্থায়, নেক অবস্থায়, ঈমানের অবস্থায়, ভালো কাজের অবস্থায় মারা গেছে, হালাল খেয়ে মারা গেছে, শিরক বিদাত করেনি, তাওহীদ সুন্নাতের উপর মারা গেছে। ইয়াকুলুন, তাদেরকে ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি আর শান্তি বর্ষিত হোক। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তাআমালুন, তোমরা যেহেতু ভালো কাজ করতে সেই জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো। ভালো কাজ করা জান্নাতে যাওয়ার উপায়, কিন্তু তা দিয়ে শুধু জান্নাতে যাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে হাল ইয়ানযুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালায়েকাতু আও ইয়াতি আমরু রাব্বিক কাযালিকা ফাআলাল লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া মা যালামাহুমুল্লাহু ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, তারা কি অপেক্ষা করে ওই কাফিররা, ইল্লা আন তাতিয়াহুল মালায়েকা, যে তাদের কাছে ফেরেশতাগণ চলে আসবেন, অর্থাৎ ফেরেশতারা এসে তাদের প্রকাশ্যে দেখা দেবেন, আর যেটা বড় মুজিজা হবে তখন তারা ঈমান নিয়ে আসবে, অথবা ফেরেশতারা এসে তাদের রূহগুলিকে কবজ করে নেবে, মত পর্যন্ত তারা মতের অপেক্ষায় রয়েছে, তখন সংশোধন করবে, তখন তার সংশোধনের কোনো উপায় থাকবে না। আও ইয়াতি আমর রব্বেক, অথবা হে নবী তোমার রবের কোনো আদেশ চলে আসবে, অর্থাৎ কেয়ামতের আদেশ চলে আসবে, অথবা আল্লাহ পাক রব্বুল আলমিনের কোনো আজাবের আদেশ চলে আসবে, এর অপেক্ষায় রয়েছে। কাজা আলিকা ফাআলাল্লাযী মিন ক্বাবলিহিম, এইরকমই করেছিল তাদের পূর্বের লোকেরা। ওমা যালামাহুমুল্লাহ, তাদের আল্লাহ পাক জুলম অত্যাচার করেননি, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরং তারা নিজেদের উপরে জুলম অত্যাচার করেছিল। ফাআসাবাহুম সাইয়্যাতু মা আমিলু হাকা বিহি মা কানু বিহি ইস্তাহজিউন, তারা যেসব অপকর্ম করেছিল, পাপ করেছিল, তার অনিষ্ট হিসাবে তাদের উপর বিপদ আপদ এসেছিল, তাদের উপর আজাব এসেছিল, আর যা নিয়ে তারা ঠাট্টা রহস্য তামাশা করত, তার আজাব তাদেরকে ঘিরে ফেলেছিল, যেসব বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত তা তাদেরকে ঘিরে ফেলেছিল, অর্থাৎ আল্লাহ ফাক রব্বুল আজাব তাদেরকে এইসব কারণে ঘিরে ফেলেছিল। ওয়াকাল আল্লাযীনা আশরাকু লাউ শা আল্লাহুম্মা আবাদানা মিন দূনিহি মিন শাই নাহনু ওয়ালা আবাউনা ওয়ালা হাররামনা মিন দূনিহি মিন শাই কাযালিকা ফাআল আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাআল আলা রুসুল ইল্লাল বালাগুল মুবীন, আর মুশরিকরা বলেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ যদি চাইতেন তাহলে আল্লাহ পাক ছাড়া আমরা কারো ইবাদত করতাম না, নাহনু ওয়ালা আবাউনা, আমরাও করতাম না, আমাদের পূর্বপুরুষরা যেসব উপাস্যের ইবাদত উপাসনা করেছে তাও তারাও করতো না, ওয়ালা হাররামনা মিন দূনিহি মিন শাই, আর আল্লাহর বিধান বাদ দিয়ে আমরা অন্য কিছুকে হারামও করতাম না, যেমন তারা বিভিন্ন পশুকে তারা গায়রুল্লাহর নামে দেবদেবীর নামে ছেড়ে দিয়েছিল আর সেগুলিকে হারাম করে নিয়েছিল, এগুলিও আমরা করতাম না। আল্লাহ পাক বলছেন এইরকমই তাদের পূর্বের লোকেরাও বলেছিল। ফাহাল আলা রসুল ইল্লাল বালাগুল মুবিন, হে নবী তুমি বলে দাও যে রসুলগণের দায়িত্ব একমাত্র হচ্ছে সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া। ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা আনি ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহ ওয়ামিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা, আল্লাহ পাক ইরশাদ করেছেন যে নিঃসন্দেহে আমি প্রত্যেক জাতিতে একজন করে রাসূল প্রেরণ করেছি। তাহলে প্রত্যেক জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল দিয়েছেন, তাদেরকে বিনা সতর্ক করায় আল্লাহ পাক আজাব শাস্তি দেন নাই। এই মর্মে রাসূল প্রেরণ করেছেন যে আনি ইবাদুল্লাহ, একমাত্র আল্লাহ পাকের ইবাদত করবে, ওয়াজতানিবু তাগুত, আর তাগুত থেকে বেঁচে থাকবে। সবচেয়ে বড় তাগুত হচ্ছে শয়তান ইবলিস লানাহুল্লাহ, আর তারপরে আল্লাহ পাক ছাড়া অন্যের যদি ইবাদত হয় আর তাতে সন্তুষ্ট থাকে সে হচ্ছে তাগুত, আল্লাহ ছাড়া যদি কারো অন্ধ আনুগত্য হয় আর তাতে সন্তুষ্ট থাকে তা হচ্ছে তাগুত, আল্লাহ পাকের রসুল ছাড়া যদি আল্লাহ পাকের দিন ছাড়া অন্য কারো বা কোনো মতবাদের অনুসরণ করা হয় আর তাতে যদি তারা সন্তুষ্ট থাকে তাহলে সেই মতবাদ বা সেই ব্যক্তি হচ্ছে তাগুত। যদি বাড়াবাড়ি করে আল্লাহ ছাড়া আল্লাহর দিন ছাড়া অন্য কিছুর অনুসরণ করে তাহলে সেটাও তাগুত। এইভাবে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা হয় তাহলে সেটা হচ্ছে তাগুতের পূজা। যদিও সৎ ব্যক্তি হয় আর সৎ ব্যক্তি অসন্তুষ্ট থাকে তাহলে তিনি তো তাগুত নন, কিন্তু এটি তাগুতের পূজা, কারণ শয়তান শিখিয়েছে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা, শয়তান শিখিয়েছে আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করা, শয়তান শিখছে আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা। সুতরাং এটি হচ্ছে তাগুতের উপাসনা। মহান আল্লাহ ইরশাদ করছেন, ফামিন হুম্মান হাদাল্লাহ, তাদের মধ্যে কতক লোককে আল্লাহ পাক হিদায়ত করেছেন রাসূল পাঠিয়ে, তারা হিদায়ত নিয়েছে, তখন আল্লাহ পাক তাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছেন। অমিন হুম্মান হাক্কাত আলাইহিদ দলালা, তাদের কতক লোক এমনও ছিল যাদের ওপর গুমরাহির বাস্তবায়ন হয়েছে, পথভ্রষ্ট হয়ে থেকেছে। ফাসিরু ফিল আরদ, সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করে দেখো, ফানজর, এবং সেখানে চিন্তা করে ভালো করে দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা মিথ্যা প্রতিপন্নকারী, যারা অস্বীকারী, তাদের পরিণাম কত খারাপ হয়েছিল। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে, ইন তাহরিস আলা হুদাহুম, হে নবী, তুমি যদি তোমার এই জাতির লোকেরা যে রয়েছে এদের হেদায়তের জন্য খুব লালায়িত হও যে এদেরকে হেদায়ত করতেই হবে, ফাইনাল্লাহ লা ইয়াহদি মান ইউদিল, আল্লাহ পাক ওই সব লোকদেরকে হেদায়ত করবেন না, গন্তব্যস্থানে পৌঁছাবেন না, তৌফিক দেবেন না, যারা নিজেরা তো পথভ্রষ্ট, অন্যদেরকে পথভ্রষ্ট করে, ওমা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না। ওয়া আকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম লা ইয়াবসুল্লাহু মান ইয়ামুত বালা ওয়াদান আলাই হাক্কা ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন, আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন যে তারা আল্লাহ পাকের ওয়াকাট্য শপথ করে বলে যে লা ইয়াবসুল্লাহু মান ইয়ামুত, যারা মারা যাচ্ছে তাদেরকে আল্লাহ পাক কখনো উঠাবেন না, অর্থাৎ কিয়ামত হবে না, পুনরুত্থান হবে না, হাড় হাড্ডি গোস্ত পচে সরে মাটিতে মিশে যাবে, জালিকা রাজমবাই, তারপরে আবার উঠানো হবে, এটা অনেক দূরের কথা, মিথ্যা কথা। আল্লাহ বলছেন বালা অবশ্যই উঠানো হবে, ওয়াদান আলি হাক্কান, এর উপর আমার সত্য ওয়াদা প্রতিশ্রুতি রয়েছে, ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন, তবে অধিকাংশ লোক তা জানেন না এবং এ সম্পর্কে জানার চেষ্টাও করে না। লিয়ুবাইয়ানা লাহুমুল্লাযী ইখতালিফুনা ফী ওয়ালিয়ালামাল্লাযীনা কাফারু আন্নাহুম কানু কাযিবিন, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দেন তাদের জন্য ওই বিষয়গুলি যে সম্পর্কে তারা মতভেদ করে থাকে, আর যাতে করে কাফেররাও জানতে পারে যে তারা মিথ্যুক ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল্লাহ কিয়ামতে তাদেরকে উঠাবেন এবং উঠার পরে তাদের যে ইখতিলাফ ছিল, তাদের মতভেদ ছিল, সে সম্পর্কে চূড়ান্ত ফয়সালা করবেন। এটি হচ্ছে কিয়ামত হওয়ার একটি উদ্দেশ্য। আর একটি উদ্দেশ্য হচ্ছে কাফেররা যাতে করে জানতে পারে যে তারা মিথ্যাবাদী ছিল। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের তাফসীরের দিকে ফিরে আসছি। তুমি মুমিনদেরকে তাদের পারস্পরিক সহানুভূতি, বন্ধুত্ব ও দয়ার ক্ষেত্রে একটি দেহের মতো দেখতে পাবে। যখন শরীরের কোনো অঙ্গ অসুস্থ হয় তখন সমস্ত শরীর দুর্বল ও জ্বরে আক্রান্ত হয়। সহিহ বুখারী অষ্টম খণ্ড শিষ্টাচার অধ্যায়ে, হাদিস সংখ্যা 6011। দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায় আর পুনঃ সম্প্রচার সকাল 7:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। পরিপূর্ণ ধ্বংস করে দেবে সুন্নাতের অনুসরণ, আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম, ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত, কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন। হাসান জামিল Shahidullah Khan Madani, Dr. Hafiz ABM Hezbollah, Akramuzzaman bin Abdus Salam, Muzaffar bin Mohsin, Muhammadul Hasan, Abdul Razzaq, Jahangir Alamer Upasthapanay. Tawheed, Iman ebong Islamer mul bhitti. Babur ke sajda korte chilo. Shirk the Islam bonger karon. Srushta Allah. Korta ekmatro Allah. আর কি আছে মুমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকীদা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের আয়াত নম্বর 41 ইরশাদ করছেন, ওয়াল্লাযিনা হাজারু ফিল্লাহি মিন বাদি মা যুলিমু লানুবাবু আন্নাহুম ফিদ দুনিয়া হাসানা ওয়ালা আজরুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। আল্লাপাক এখানে যেসব লোকেরা ইমান নিয়ে আসার পরে মক্কা থেকে হিজরত করেছিল, ঘর বাড়ি ছেড়ে, সংসার ছেড়ে, ধন সম্পদ সব কিছু ছেড়ে দিয়ে খালি হাতে মদিনায় পৌঁছেছিল, তাদেরকে আল্লাপাক রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছেন এবং তাদের জন্য আল্লাপাক ইহকাল পরকালে মহাপুরস্কার রেখেছেন, তার কথা এখানে বর্ণনা করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াল্লাযিনা হাজারু ফিল্লাহ, যারা হিজরত করেছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। তাহলে প্রথম কথা, হিজরত অর্থাৎ কুফরির স্থান থেকে যেখানে ইমান ইসলাম রয়েছে, যেখানে আপনি ইমান বাঁচিয়ে রাখতে পারবেন, সেখানে হিজরত করা, এটি হচ্ছে ইসলামিক হিজরত। হিজরত মানে আজকালকার হিজরত নাই যে পেটের দায়ে বেশি পয়সা ইনকাম করব অথবা উন্নত দেশগুলোতে আমি ন্যাশনালিটি নেব আর সেখানে গিয়ে আমি খুব ভোগবিলাসের বস্তু পাবো, যেমন পশ্চিমা দেশে অনেকে চলে যাচ্ছে, এগুলি হিজরত নয়, এগুলি পেটের দায়ে। আর যে যেমন নিয়ত নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে তার ফল সেই রকমই পাবে। তো আল্লাহ ফাক রব্বুল আলমিনের দিনে যে হিজরত রয়েছে সেই হিজরত হচ্ছে যে যেখানে কুফরি মাথা চাড়া দিয়ে রয়েছে অথবা পাপ মাথা চাড়া দিয়ে রয়েছে, সেখান থেকে আপনি এমন দেশে অথবা এমন স্থানে স্থানান্তরিত হবেন যেখানে গেলে আপনি আপনার ইমানের হেফাজত করতে পারবেন, আপনি ইসলামের হেফাজত করতে পারবেন, আপনি ইসলামের বিধিবিধান সুন্দরভাবে পালন করতে পারবেন এবং আপনি মান ইজ্জতের সাথে সেখানে বসবাস করতে পারবেন আপনার ইমান আমল নিয়ে। আল্লাহ পাক বলছেন, যারা হিজরত করেছে ফিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য, দুনিয়ার কোনো গরজে নয়, মিম্বাদে মা জলেমু, তাদের উপর জুলম অত্যাচার হওয়ার পর, দীর্ঘ 13 বছর ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরাম মুহাজিরিন যারা মক্কায় ইসলাম গ্রহণ করেছিলেন তাদের বড়ই জুলম অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলমী তাদেরকে মদিনা হিজরতের অনুমতি দিয়েছেন। আল্লাহ পাক তাদের সাথে ওয়াদা করছেন, লানুবাউয়ে আন্নাহুম ফিদ দুনিয়া হাসানা, অবশ্যই তাদেরকে আল্লাহ পাক পৃথিবীতে কল্যাণের আবাস স্থান দান করবেন। আল্লাহ পাক তাদেরকে ভালো আবাস স্থান দেবেন এবং সেখানে তারা সম্মানিত হবে। আর সত্যিকার অর্থে খালি হাতে তারা গিয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলম তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য আনসারদের অন্তর ওই রকম তৈরি করে দিলেন। আনসাররা নিজের বাড়িতে জায়গায় দিল, এমনকি আনসাররা নিজের জমি জায়গায় সব কিছুতে ভাগ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। এইভাবে আনসাররা যে মুহাজিরিনদের জন্য কুরবানি এবং ত্যাগ স্বীকার করলেন তা ইসলামের ইতিহাসে লিখা রয়েছে স্বর্ণাক্ষরে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, এই তো দুনিয়াতে দেব, এছাড়াও দুনিয়াতে আল্লাহ পাক তাদেরকে এই দিলেন যে মাত্র হিজরতের কয়েক বছর পরে 8 বছর মক্কা বিজয় হয়ে গেল, আবার সেই মাতৃভূমি জন্মভূমি সেখানে সসম্মানে ফিরে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাই কেরামদেরকে নিয়ে। এবং সেখানে ফিরে এসে যখন তাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হলেন তখন তারা ভেবেছিল যে জানি না আমাদের কত জুলম অত্যাচার হবে এবং আমাদের যে কি শাস্তি দেওয়া হবে, এই রকম চিন্তাই ছিল মক্কার কাফেররা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের ধারণা কি আমি তোমাদের সাথে কি করতে পারি? তখন তারা বলেছিল যে আপনি সম্মানিত এবং আপনার বাবাও সম্মানিত, দাদা সম্মানিত, আপনি সম্মানিত সম্ভ্রান্ত ব্যক্তির ছেলে, সুতরাং আপনার কাছে আমরা ভালোই আশা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসরিবা আলাইকুম ইয়াউম ইগফিরুল্লাহু লাকুম। ইউসুফ আলাইহিস সালাম যেমন তার ভাইদেরকে বলেছিলেন, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তোমাদেরকে কোনো রকমের তিরস্কার করছি না, তোমাদেরকে কোনো রকমের লাঞ্ছনা দিচ্ছি না, ভর্ৎসনা করছি না, বরং তোমাদেরকে আল্লাহ পাক যেন মাফ করে দেয়। ইযহাবু ফানতুমুত্তালাকা, যাও তোমাদেরকে ছেড়ে দিলাম, মাফ করে দিলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্মানের সাথে এই মক্কায় আবার ফিরিয়ে নিয়ে আসলেন। কিন্তু হিজরত করার পরে যেহেতু হিজরতের স্থান থেকে আবার পুরাতন ভূমিতে ফিরে আসা যাবে না, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ফিরে আসেননি, তার সাহাবায়ে কিরাম মুহাজিরিন মদিনা থেকে আর মক্কা ফিরে আসেননি। আল্লাহ পাক বলছেন যে ওয়ালা আজরুল আখিরা, আর পরকালের পুরস্কার তো আকবার, এর চাইতে বড়। আল্লাহ পাক মহাপুরস্কার পরকালে রেখেছেন এবং আমাদেরকে লক্ষ্য উদ্দেশ্য বানাতে হবে আখিরাতকে, আমাদের দৃষ্টি যেন আখেরাতের ওপর থাকে। আর দুনিয়া থেকে আল্লাহ পাক যা কিছু আমাদের প্রয়োজন এবং হালাল রেখেছেন তা আমরা গ্রহণ করব, দুনিয়া মুখী না হয়ে, দুনিয়ার দিকে ঝুঁকে না গিয়ে। যাদের উদ্দেশ্য হবে আখেরাত পরকালকে সুন্দর করা, তারা দুনিয়ামুখী হবে না এবং দুনিয়া থেকে সব কিছু নেবে না, বরং যতটা প্রয়োজন ততটাই নেবে। যেমন আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, এ দুনিয়াতে তোমার যে অংশ রয়েছে রুজি রোজগার সেটা নেবে এবং দুনিয়ার জন্য বেঁচে থাকবে না, বরং বেঁচে থাকার জন্য দুনিয়া থেকে প্রয়োজনীয় গ্রহণ করবে। আল্লাহ পাক বলছেন যে লাউকানু ইয়ালামুন, তারা যদি জানতো আসল বিষয়টি তাহলে তাদের জন্য পরকালের পুরস্কার যে এর চাইতে অনেক অনেক বড় তা তাদের উপর স্পষ্ট হয়ে উঠত। আল্লাহ পাক বলছেন যে যারা হিজরত করে এসেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, এদের গুণ হচ্ছে আল্লাযীনা সাবারু, যারা ধৈর্য ধারণ করবে, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের প্রতিপালকের উপর আস্থা ভরসা রাখে, আল্লাহর উপর আস্থা ভরসা। আপনার কথায় আপনার কাজে বাস্তবায়িত হবে যে আল্লাহর উপর ভরসা আছে না আল্লাহ ছাড়া অন্যের উপর ভরসা আছে। অন্যের উপর ভরসার মানে এই নয় যে আপনি শুধু দেব দেবীর উপর ভরসা রাখেন, বরং অনেকে রয়েছে যারা দুনিয়ামুখী, তার চাকরির উপর ভরসা। চাকরি যদি ঝুঁকিপূর্ণ হয়ে যায়, চাকরি ছুটে যাচ্ছে, তাহলে মনে হচ্ছে হাহুতাশ, মরে যাবে আত্মহত্যা করে। যদি তার জমি জায়গায় যে ফসল রয়েছে একবার যদি বন্যায় বা অন্য কোনো আল্লাহ পাকের আজাবে যদি শেষ হয়ে যায়, তাহলে মনে হচ্ছে আর বাঁচবে না, শেষ। এইরকম অবস্থা হয়ে থাকে ওইসব লোকদের যাদের আল্লাহর উপর ভরসা নেই। এইরকম ছেলে মেয়ে বেশি হইলে না আর খাওয়াইতে পারবো না, মনে হচ্ছে নিজেই রাজ্জাক, আর নিজের সেই রিজিকের উপর পয়সার উপর তার আস্থা ভরসা, এদের আল্লাহর উপর ভরসা কোথায়? কিন্তু যার আল্লাহর উপর ভরসা রয়েছে, তার অন্তরে যদি সত্যিকার অর্থে আল্লাহর প্রতি ভরসা থাকে, তাহলে তার সত্যতা প্রমাণ হবে তার কথার দ্বারা, জবান দ্বারা, এবং তার কাজে কর্মে তা প্রমাণিত হবে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। মহান আল্লাহ ইরশাদ করে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার পূর্বে যত রাসূল আমি প্রেরণ করেছি তারা হচ্ছে পুরুষ মানুষ। তাহলে এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ পাক যাদেরকে নবী রাসূল করে প্রেরণ করেছেন তারা হচ্ছে পুরুষ, রিজাল, তারা নিসা নয়। সুতরাং কোনো মহিলা নবী কোনো যুগে আসেনি। এতে খণ্ডন রয়েছে ওইসব লোকদের, যেসব আলেমরা বলেছে যে মারিয়াম নবী ছিলেন, অথবা এই রকমই আরো কারো সম্পর্কে বলেছেন যে তারা নবী ছিলেন, তার খণ্ডন রয়েছে। আল্লাহ পুরুষদেরকে শুধু নবী বানিয়ে পাঠিয়েছেন, নুহি এলাইহিম, এবং তাদের কাছে আমি আল্লাহ ওহি করেছি, ফাস আলু আহলা জিক্রে। সুতরাং যারা আহলে জিক্র, যাদের কাছে উপদেশ সম্পর্কে জ্ঞান রয়েছে, আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করো, ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যদি না জানো, যে যত নবী রাসূল পাঠিয়েছি তারা ফেরেশতাও ছিল না আর তারা মহিলা জাতিও ছিল না, বরং তারা পুরুষ জাতি এবং মানুষের মধ্য থেকে ছিল। এর দ্বারা বোঝা যায় যে নবী রাসূলগণ মানুষ, মানুষ এবং মানুষ মাটি থেকে তৈরি, নূর থেকে তৈরি নয়। এতে বিদাতীদেরও খণ্ডন রয়েছে, যে বিদাতীরা বলে থাকে যে নবী নূরের তৈরি, নবী নূরের তৈরি নয়, ইল্লা রিজাল, পুরুষ মানুষ, আর পুরুষ মানুষ তারা মাটি থেকে তৈরি। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্য থেকে, যেমন কোরআনে করিম আল্লাহ পাক স্পষ্ট বলেছে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু পার্থক্য হচ্ছে যে আমার কাছে ওহী আসে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে বিধানের জ্ঞান আসে, এবং সেই জ্ঞানের ভিত্তিতে তোমাদের কাছে আমি সত্য কথা পেশ করি। আল্লাহ পাক বলছেন, ওইসব লোকদেরকে জিজ্ঞাসা করো যাদের কাছে দীন সম্পর্কে জ্ঞান রয়েছে, তোমরা যদি না জানো, বিল বাইয়েনাত ওয়া যুবুর, দলিল প্রমাণ সহকারে, বিল বাইয়েনাত ওয়া যুবুর, এর সম্পর্ক হচ্ছে ওমা আরসালনা মিন ক্বাবলিকার সাথে, অর্থাৎ এর পূর্বে যত রাসুল আমি পাঠিয়েছি নবী রাসুলগণকে আমি দলিল প্রমাণ সহ পাঠিয়েছি, বিনা দলিলে পাঠাইনি, তাদেরকে মুজিজাত দিয়েছি, তাদেরকে আল্লাহ পাক বিধান দিয়েছেন, সেসব বিধান নিয়ে তার নাজিল হয়েছে, তাদেরকে দেখলে তাদের আচার আচরণ আখলাক ব্যবহার দেখলে চেনা যাবে সত্যি এরা আল্লাহ নবী এবং রাসূল হয়ে এসেছেন। ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়ানা লিন-নাসি মা নুজিলা ইলাইহি ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতি আমি জিকির উপদেশ নাজিল করেছি, আল কোরআন নাজিল করেছি, লিতুবাইয়ানা লিন-নাস, যাতে করে তুমি মানব জাতিকে সুস্পষ্টভাবে বর্ণনা করে দাও, মা নুজিলা ইলাইহি, ওইসব বিধান যা তাদের উদ্দেশ্যে নাজিল করা হয়েছে। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশনকে এখানে তুলে ধরা হয়েছে, যে নবী সাল্লামের মিশন হচ্ছে যে আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছেন তা সংক্ষেপে রয়েছে, তাকে বিস্তারিত ব্যাখ্যা করে মানব জাতিকে বুঝিয়ে দেবেন এবং তাদেরকে সতর্ক করে দেবেন। ওয়াল্লা আল্লাহ ইয়াতাফাক্কারুন, আর যাতে করে তারা চিন্তাশীল হতে পারে। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন, আফা আমিনাল্লাযিনা মাকারুস সাইয়্যাত আন ইয়াখসিফাল্লাহু বিহুমুল আরদ আও ইয়াতিহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশুরুন। ওইসব লোকেরা কি নির্ভীক হয়ে গেছে, তাদের কোনো ভয় নেই? আল্লাযিনা মাকারুস সাইয়্যাত, যারা কূটকৌশল করেছে, যারা খারাপ চক্রান্ত করেছে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর দিনের বিরুদ্ধে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে, যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এরা কি ভয় করে না যে হতে পারে যে আল্লাহ পাক কি করবেন, আইয়াকসিফ আল্লাহু বিহুমুল আরযু, পৃথিবীকে আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধসিয়ে দেবেন, মিনিটের মধ্যে আল্লাহ পাক সারা পৃথিবীকে ধ্বংস করে দেবেন এবং তাদেরকে ধ্বংস করে দেবেন। আও ইয়াতি আহমুল আযাব মিন হাইসু লা ইয়াশুরুন, অথবা তাদের কাছে এমন ভাবে আল্লাহ পাক হঠাৎ করে আজাব দেবেন যে তারা টের পাবে না যে কোন দিক থেকে আজাব আসলো আর কিভাবে তারা ধ্বংস হয়ে গেল। আও ইয়াখুযাহুম ফি তাকাল্লুবিহিম ফামা হুম বিমুজিজিন, অথবা আল্লাহ পাক রব্বুল আলম তাদের চলাফেরার অবস্থায় পকড়াও করে নেবেন। বাজারে চলাফেরা করছে, রাস্তায় চলাফেরা করছে, কোথাও সফরে ভ্রমণে গেছে, কোথাও বিচে গেছে, আর হঠাৎ করে আল্লাহর আজাব আসবে আর তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন শেষ করে দেবেন। এইভাবে সুনামি হয়েছিল। সুনামিতে যারা ভোগ বিলাস করার জন্য আর হারাম বদমাইশি লুচ্ছামি করার জন্য সেই বীচগুলিতে এসেছিল বিভিন্ন দেশ থেকে, আল্লাহ পাক তার এই মুহূর্তের আজাব দিয়ে পানিতে বহিয়ে নিয়ে চলে গেছিলেন তাদেরকে। হাজার হাজার লোককে আল্লাহ পাক রব্বুল আলমিন এইভাবে ধ্বংস করেছেন। আল্লাহ পাক ইরশাদ করছেন, যদি আল্লাহ পাক এইভাবে যদি কোনো জাতিকে ধ্বংস করতে চান, ফামা হুম বিমুজিজিন, আল্লাহ পাককে অপারগ করতে পারবে না, আল্লাহ পাককে কেউ হারিয়ে দিতে পারবে না। আও ইয়াখুযাহুম আলা তাখাউফ, অথবা আল্লাহ পাক পাকড়াও করবেন এমন অবস্থায় যে সময় ভয়ে ভীত সন্ত্রস্ত, ভয় লাগছে কি জানি কি হয় কি জানি কি হয় এই অবস্থায় আছেন আল্লাহ পাক, সেই সময় তার আজাব দিয়ে ধরে ফেলবেন। ফাইন্না রাব্বাকুম লারাউফুর রাহিম, নিঃসন্দেহে তোমাদের প্রতিপালক আল্লাহ অত্যন্ত দয়াশীল এবং দয়াবান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন এবং আমাদেরকে সংশোধন করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করেন। আল্লাহ পাক আমাদের জীবনের যেন সংশোধনের তৌফিক দান করেন। নিজের ছেলে মেয়ে পরিবারের সংশোধন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক মুসলিম উম্মার যেন ইসলাহ সংশোধনের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। বিশ্বের সকল জ্ঞানের উৎস, এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে। ঘোষণা, সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে, পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে। গবেষণা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছেন। ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী, সব আলোচনা এখানে চলে আসতে পারে। হে আল্লাহ, মালিক আল মুলক, সকল সৃষ্টি জগতের মালিক তুমি। যা মজবুত করে দেবে ঈমান, কোরআন ও আধুনিক বিজ্ঞান। আজ রাত 11:30 আর পুনঃ সম্প্রচার সকাল 10:30 বাংলাদেশে পিএস টিভি বাংলায়। ম্যারেজ ও ডিভোর্স, ইসলামিক রুলিং, নিকাহ, সলিউশন ও প্রবলেম, হেভেন ও হেল, there is a misconception. You choose beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. জয়েন ডক্টর জাকির নাইক, দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত 7:30 আর পুনঃ সম্প্রচার সকাল 9:30 বাংলাদেশে পিএস টিভি।